থাকবো কেমন আধারে, কঠিন ওই কবরে, ওগো আমার আল্লাহ। থাকবো কেমন আধারে, কঠিন ওই কবরে, ওগো আমার আল্লাহ। কাঁদে তাই অঝরে, জানাই তোমার দারে, ওগো আমার আল্লাহ। ও যাহার নাই দরজা, নাই জানালা গো, ও যাহার নাই দরজা, নাই জানালা, নাই আছে খাট বিছানা, নাই আছে খাট বিছানা, কঠিন ওই কবরে, ওগো আমার আল্লাহ। থাকবো কেমন আধারে, কঠিন ওই কবরে, ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ। যেদিকে তাকাই আপন কেহ নাই, আপন শুধু আমার মাঠে আর মাঠে, যেদিকে তাকাই আপন কেহ নাই, আপন শুধু আমার মাঠে আর মাঠে, উপরে বাখারে মাটি মোর দুধারে, যাহাতে শুয়ে আছে সে অমর মাটি, ও যেথায় নাই বাতি নাই সাথে গো, ও যেথায় নাই বাতি নাই সাথে, নিল না খোঁজে আজ মোরে, নিল না খোঁজে আজ মোরে, কঠিন ওই কবরে, ওগো আমার আল্লাহ। থাকবো কেমন আধারে, কঠিন ওই কবরে, ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ। কি ভুলের সাজা নামাজে কাজা, পিছে ধরে মোরে দুই ধারের পাঁজরা, কি ভুলের সাজা নামাজে কাজা, পিছে ধরে মোরে দুই ধারের পাঁজরা, পারিনি বলিতে সওয়ালের জবাবেতে, লোহার দন্দ মেরে করে দে ঝাঁজেরা, ও আমার পায়ে বেড়ি হাতে শিকল গো, ও আমার পায়ে বেড়ি হাতে শিকল, চারদিকে টেনে ধরে, চারদিকে টেনে ধরে, কঠিন ওই কবরে, ওগো আমার আল্লাহ। থাকবো কেমন আধারে, কঠিন ওই কবরে, ওগো আমার আল্লাহ। কাঁদি তাই অঝরে, জানাই তোমার দারে, ওগো আমার আল্লাহ। থাকবো কেমন আধারে, কঠিন ওই কবরে, ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ। খেটেছে যাদের তরে, তারা আজ কত দূরে, নে না খোঁজ ওরে কঠিন এ কবরে, খেটেছি যাদের তরে তারা আজ কত দূরে, নেই না খোঁজ ওরে কঠিন এ কবরে। গেল সব ভুলে বিবি মেয়ে ছেলে, মা বাপ ভাই বোন সবাই গেছে সরে। ও আমি যাদের তরে বাঁধলাম ঘর গো, ও আমি যাদের তরে বাঁধলাম ঘর, পর হলো আজিও রে, পর হলো আজিও রে কঠিন কবরে। ও গো আমার আল্লাহ, থাকব কেমন আধারে কঠিন কবরে। ও গো আমার আল্লাহ, ও গো আমার আল্লাহ, কি বিষের জালা ও খোদা তালা, ছোবল মারে যে সাপ আমায় বারে বার। কি বিষের জালা ও খোদা তালা, ছোবল মারে যে সাপ আমায় বারে বার। সে সাপের কামড়ে কত যাই গভীরে, টেনে তোলে সে সাপ ছোবল তাহার। তখন দোজখের আগুন ভেসে আসে গো, দোজখের আগুন ভেসে আসে, কত সাপ বিছে আসে তেড়ে, কত সাপ বিছে আসে তেড়ে কঠিন কবরে। ও গো আমার আল্লাহ, থাকব কেমন আধারে কঠিন কবরে। ও গো আমার আল্লাহ, কাঁদি তাই অঝরে জানাই তোমার দারে। ও গো আমার আল্লাহ, ও গো আমার আল্লাহ, ও গো আমার আল্লাহ। www.anibas.in